সেই যে দিনগুলি, বাঁশি বাজানোর দিনগুলি, ভাটিয়ালির দিনগুলি, বাউলের দিনগুলি, আজও তারা পিছু ডাকে। কুল ভাঙা গাঙের বাঁকে, তাল সুপারির ফাঁকে ফাঁকে পিছু ডাকে, পিছু ডাকে ডাকে। শুনি তাকদুম তাকদুম বাজে বাজে ভাঙা ঢোল, ওমন যা ভুলে যা কি হারালি ভোল রে ব্যথা ভোল। শুনি তাকদুম তাকদুম বাজে, শুনি তাকদুম তাকদুম বাজে বাজে ভাঙা ঢোল, ওমন যা ভুলে যা কি হারালি ভোল রে ব্যথা ভোল। শুনি তাকদুম তাকদুম বাজে, না না তেমন তো ঢোল বাজে না, গাজনে যে লাগতো না চনমন তো তেমন নাচে না, না না তেমন তো ঢোল বাজে না। কই গেল সে ঢেঙ্কুর কুর ঢেঙ্কুর কর বল, কই কই কই গেল সে ডং ডং ডং ডং বল। শুধু তাকদুম তাকদুম বাজে, শুধু তাকদুম তাকদুম বাজে বাজে ভাঙা ঢোল, ওমন যা ভুলে যা কি হারালি ভোল রে ব্যথা ভোল। শুধু তাকদুম তাকদুম বাজে, পারে ঢোল বাজে রে পারে তার সারা, মাঝখানে বয়ে থই থই থই নয়ন জলের ধারা, এই পারে তার সারা। কই গেল সে গায়ের মাটি, কই সে মায়ের কোল, কই গেল সে গায়ের মাটি, কই সে মায়ের কোল, কই কই কই সে হাসি, কই সে খেলা, কই সে কোল রোল। শুধু তাকদুম তাকদুম বাজে, শুধু তাকদুম তাকদুম বাজে বাজে ভাঙা ঢোল, ওমন যা ভুলে যা কি হারালি ভোল রে ব্যথা ভোল। শুধু তাকদুম তাকদুম বাজে, শুধু তাকদুম তাকদুম বাজে, শুধু তাকদুম তাকদুম বাজে।